কি ঝরে আঁখি দুটি ঝরে হায় একাধিক থাকি থাকি একাধিক থাকি আঁখি দুটি ঝরে হায় একাধিক থাকি রুধিরে রাঙানো আমি তীর বেঁধা পাখি একাধিক থাকি কোথায় সে প্রিয় ধরা মালাকে দেখায় যারে দিন সব কিছু সে কি মোর নয় হায় কি পারা যায় হাসির আড়ালে মোর বেদনা যে ঢাকি রুধিরে রাঙানো আমি তীর বেঁধা পাখি একাধিক থাকি পল্লব জাগে ওই মর মর সুর যে প্রিয় ছিল কাছে সে তো হলো দূর বাসর জাগায় তারে আজও কিছু ডাকি রুধিরে রাঙানো আমি তীর বেঁধা পাখি একাধিক থাকি এ বাঁচিয়াজ ভুলে গেছে গান বাঁচি ভুলে গেছে গান অনুরাগ হলো তাই যেন অভিমান হলো যেন অভিমান নিভে গেছে দীপ তবু রাত আছে বাকি রুধিরে রাঙানো আমি তীর বেঁধা পাখি একাধিক থাকি আঁখি দুটি ঝরে হায় একাধিক থাকি রুধিরে রাঙানো আমি তীর বেঁধা পাখি একাধিক থাকি।